উগমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। উগমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। উগমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকত গো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকত গো মায়া মোহহীন, এ পৃথিবী থাকত গো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকত গো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ার হাত, যদি না পেত তোমার মায়ার হাত। উগমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। উগমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন, তাদের প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন, তাদের প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা এ ধারার বরকত, খোদারি রহম তারা এ ধারার বরকত। উগমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। উগমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকত গো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকত গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ার হাত, যদি না পেত মায়ের মায়ার হাত। উগমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। উগমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। সদকটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ববরেণ্য নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা প্রবাসী ভাইরা যারা আপনজন ছেড়ে এই বিদেশে রয়েছি, তাদের মনের কষ্ট আমরা সবাই জানি। বিশেষ করে মাকে ছেড়ে বিদেশে থেকে কত যে কষ্ট, সবার চেয়ে প্রিয় হন মা, সেই মায়ের কদর কি, মায়ের প্রতি আমাদের কষ্ট কত, সেই সব জানাবার উদ্দেশ্যে আজকের এই বৈঠক। বৈঠকের শুরুতে এ মর্মে একটি ইসলামী কবিতা পাঠ করে শোনাবেন আমাদের মিলন হোসেন ভাই। আপনার মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়ের মর্ম প্রশংসা করিব আমি মাতা ও পিতা, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়া। আইনি প্রসবকালে ব্যথা জননীর, যে ব্যথায় ঘুম নাই চোখে পলসি, উলট আলট করে বাঁচি না যে না দয়ালে কর বাঁচিবার আশা নাই। হায় হায় হায় প্রসব হইল ছেলে এমন সময়, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখানি, প্রসবে বদনের খুনে সব ভিজিয়াছে, বদনের খুনে সব খিয়াছে ভিজিয়া, তবু দুঃখ নাই করে সন্তান হেরিয়া, ছেলেকে দেখিয়া বেটা ভুলিল নিজে মায়ের মায়া করে ছেলে উঠিতে না। যখন আনিয়াছে তার কাছে দিল, আইরে দরদি মাতা বুকে ধরে নিল, মনে মনে বলে ওরে টুকরো কলিজা, সব দুঃখ বলি মুখ দেখিয়া তোমার, সব দুঃখ সহ্য করে যে মাথা তোমার, কি দিয়ে শুধিব ভল সে দুঃখের দাঁত, দেহের চামড়া খুলে দেহের চামড়া গাইতে জুতা বানাইয়া, মায়ের পায়েতে যদি তাও পড়াইয়া, তবু সে মায়ের হকারাই হবে না, দুনিয়ায় কোনো মায়ের তুলনা। সুতরাং মিল্লত ভাইয়ের জন্য কবিতা পাঠের জন্য আর একটি কবিতা লিখেছেন আমাদের সাইফুল ভাই। তিনি বলছেন, মা কথাটি ছোট্ট হলেও সবার বড় তাই, মায়ের মতো এত আগুন আত্মকে বানায়, মায়ের মায়ের কাছে কোনো কথা কহে না গোপন, উঠে নেই তার মনে। মায়ের কথার অপাদ্য যে হয় মায়ের কথার অপাদ্য যে হয় না সে সফল, সন্তানের সান্ত্বনা আছে মায়ের বলে বল। সবার আগে আনতে হবে মায়ের মুখে হাসি, মায়ের খুশির মুখ দেখিব প্রবাস ফিরে আসি। সবাই আমরা প্রবাসী ভাই, সবারই আশা আছে মায়ের খুশির মুখ দেখব আমরা বাড়ি ফিরে গেলে। তাদের বলছেন সবার আগে আনতে হবে মায়ের মুখে হাসি, মায়ের খুশির মুখ দেখিব প্রবাস ফিরে আসি। যতই বিপদ আসুক মোদের আপদে নাই ভয়, মায়ের দোয়া আছে সাথে আল্লাহ দয়াময়। মহান আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেছেন তার মধ্যে একটি বৃহৎ নিয়ামত হল মা। মা না থাকলে আমরা পৃথিবীর মুখ দেখতাম না। এই জন্যই আগের গজলে আপনারা শুনলেন, কবিতায় শুনলেন যে মায়ের যে ঋণ সে ঋণ অপরিশুদ্ধ, সে ঋণ শোধ করা যায় না। সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা রাখব। নারীর প্রকৃত মাহাত্ম আছে তার মাতৃত্বে। অভিধানের সবচাইতে বড় মিষ্টি মধুর কথা হল মা। সারা পৃথিবীতে বাচ্চা যখন ছোটবেলায় কথা বলতে শিখে তখন ম বলতে শিখে, ম প্রথম কথা ম বলতে শিখে। আর এই জন্য প্রত্যেক ভাষা মাকে কি বলে, মা মাদার মাম মিম, এই মা কি বলে প্রত্যেক ভাষাতে ম শব্দ দিয়েই মাকে সম্বোধন করা হয়, শিশুরা সম্বোধন করে। মা কথাটি মিষ্টি অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো ত্রিভুবনে অন্য কিছু নাই। আপনারা জানেন যে গৃহে মা নেই সেই গৃহের কোন আকর্ষণ নেই। ঘরে যদি মা না থাকে ঘরের প্রতি কোন টান থাকে না। মা আমাদের শিশু সন্তানদের লালন কারণী, প্রতিফলন কারণী। আমরা সবাই সেই মায়ের হাতে প্রতিপালিত হয়েছি, মায়ের হাতেই গড়বে মানুষ। মা যদি সে সত্য হয় মাই তৈরি জগতে প্রকৃত বিশ্ববিদ্যালয়। স্কুল কলেজ যাওয়ার আগে মায়ের পরই হচ্ছে স্কুল। ডিমের উৎকৃষ্টতা ডিম প্রদানকারী মুরগির উপর নির্ভর করে। মা যদি ভালো হয় মুরগি যদি ভালো হয় ডিম ভালো হবে, মা ভালো হলে ছেলে ভালো হবে মেয়ে ভালো হবে। মা গুনে বেটি, আটা গুনে রুটি, যেমন আটা সেরকম রুটি, যেমন মা সেরকম বেটি। দুধ গুনে ঘি আর মা গুনে চি, জানা আছে আমাদের কথা। প্রকৃতির প্রথম প্রধান আইন হচ্ছে মাতা পিতাকে মান্য করা। প্রকৃতির প্রধান প্রথম আইন হচ্ছে মা বাপকে মান্য করা। মায়ের স্নেহ অন্তর্জামী, তার কাছে তো রয় না কিছুই থাকা। রবি ঠাকুরের কথা আমাদের সাইডু ভাই লিখেছেন কবিতাতে যে মা ছেলে মেয়ের মনের কথা বুঝে নেয়, তার সব সময় তার কাছে থাকে, উঠা বসা করে, তার চাল চলন হাব ভাব ভঙ্গিমা ঘরের ভিতরে সবসময় বুঝতে পারে। মায়ের মন হচ্ছে অন্তর্জামী। তাই রবি ঠাকুর বলেছেন মায়ের স্নেহ অন্তর্জামী, তার কাছে তো রয় না কিছুই থাকা। সমুদ্রের তল আছে পার আছে তার অভাব, সমুদ্রের